দেখল সাততলা বাড়িটার, একতলা হাতিয়ার ইঁদুরের, দোতলায় বুড়ো থাকে রিটায়ার। ছবি আঁকে গ্যালারি পিকাসো রুবেন্স দালি রে নোয়া, চারতলা কথা বলে ফিস ফিস, পাখি যদি উড়ে যায় ঘাবড়ে। তিনতলা ঠিক খালি নয়, তাকে গাধা নিয়ে অতি কাল, পাঁচতলা ফেলে ওরে সাদা সার, ভাবখানা বাবুদেরই ফোলা মার। ছোটদের আন্টির কাঁধে বসে বুলবুল, সকালে ছোটদের আন্টির কাঁধে বসে বুলবুল, সাততলা কালো নয় কারো নয়, মেঘ থাকে নীল আকাশ লাল ফুল, তারাদের দুপুরে ভাত ঘুম, যেখানে খোকন সোনা মামনি, চাঁদ ধরে সূর্যের সাথী হয়, যেখানে কখন শোনা মামনি, চাঁদ ধরে সূর্যের সাথী হয়, যেখানে কখন শোনা মামনি, চাঁদ ধরে সূর্যের সাথী হয়। Yeah.